আমাদের সামনের বাইরা যেভাবে আলহামদুলিল্লাহ বলেছেন, পিছনের বাইরের আওয়াজটা মনে হচ্ছে একটু কম হয়েছে, কি আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে বোঝা যাবে ইমানের তেজ কমে গেছে না ইমানের তেজ আছে, এটা তো আলহামদুলিল্লাহ দিয়ে বোঝা যাবে, কি বলেন? তাহলে আলহামদুলিল্লাহ কি আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? যে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেছে যে উত্তর বিশরবন গ্রামের ভাইদের ইমান এখনো তাজা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এজন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এই মজলিসে আমার সামনে যে ভাইয়েরা বসা, বেশিরভাগ যুবক শ্রেণী, আমার মুরব্বীরাও আছেন, তবে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যুবক শ্রেণীর সংখ্যা বেশি। আর যুবক বেশি থাকা এটাই বোঝা যায় যে এই মাহফিল সবচেয়ে বেশি বরকতময়, কারণ সমাজ পরিবর্তন, তারপরে পরিবার পরিবর্তন, কালচার পরিবর্তন, একটা সমাজের শেরেক উৎখাত, বেদাত উৎখাত, সুন্নতের কায়েম, তাওহীদের প্রতিষ্ঠা, এই সব কিছু সম্ভব একমাত্র যুবকদের মাধ্যমে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাবাতুন, সাত শ্রেণীর মানুষ এমন আছে, সাত রকমের মানুষ এমন আছে, ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা দিন, ছায়া ছাড়া আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিনের নামটা কি? কিয়ামতের দিন। সেই সাত শ্রেণীর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা শ্রেণী হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সকল যুবক, ওই সকল যুব শ্রেণী, যেই যুবকেরা তাদের যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়, সুবহানাল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে যৌবন কাল কাটায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই যুবকগুলোকে ডেকে ডেকে আল্লাহ পাকের ব্যবস্থা দিন, ছায়ার মধ্যে ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে হায়াত দিয়েছেন, দুনিয়াতে একটি সুন্দর পরিবেশে থাকার খাওয়ার সর্বপ্রকারের ব্যবস্থাপনা করেছেন, কিন্তু এই ব্যবস্থাপনা ছেড়ে দুনিয়ার মানুষ আর কোথাও যেতে চায় না, কিন্তু যেতে না চাওয়ার পরেও আল্লাহর বান্দারা একদিন দুনিয়া থেকে চলে যেতে হয়। আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জগৎ রেখেছেন, একটা জগতের নাম হলো হায়াতুদ দুনিয়া, আরেকটা জগতের নাম হলো হায়াতুল আখিরা। জগৎ কয়টা? দুইটা। মুরব্বীরা একটু মনে কষ্ট নেবেন না, কিছু কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু বলতে হবে। তাহলে জগৎ কয়টা পাইলাম আমরা? দুইটা। একটার নাম হায়াতুদ দুনিয়া, আরেকটার নাম হায়াতুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই জমিনে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করছেন, ওই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কোন সূরার আয়াত বলেন তো? আলহামদুলিল্লাহ, সূরা আল আলা, সূরা আল আলার শেষের দিকের আয়াত। এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতে কারিমাটা সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল, সহিফা নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে ওই আয়াতে কারিমা ছিল সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম এবং মূসা আলাইহিসসালামের কিতাবেও এই আয়াতটা ছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তোমার সামনে দুইটি হায়াত, দুইটি জীবন আমি আল্লাহ রেখে দিয়েছি। একটা জীবনের নাম হায়াতুদ দুনিয়া, আরেকটা জীবনের নাম হায়াতুল আখিরা। কিন্তু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তুমি দুনিয়ার হায়াতকে সবসময় বেশি প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে তুমি স্থায়ী জীবন মনে করে বসে আছো। ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা, কিন্তু বান্দা জেনে রাখো, তোমার জন্য পরবর্তী যে জগৎটা আছে আখিরাত, ওই আখিরাতটা হবে দুনিয়ার থেকে অনেক লম্বা, অনেক লম্বা, অনেক দীর্ঘতম। সুবহানাল্লাহ। এই দুইটা জগতের মাঝখানে একটা জিনিস আসে, ওই জিনিসটার মাধ্যমে দুই জগতের মধ্যে ফারাক হয়, এক জগৎ থেকে ফারেক হয় বিদায় নে, আরেক জগতে প্রবেশ করে। এই জিনিসটার নাম কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই গ্রামের মানুষ তো অনেক বুদ্ধিমান, বলার আগেই বুঝে যায়, মাশাআল্লাহ। দুনিয়ার হায়াত, হায়াতুদ দুনিয়া, হায়াতুল আখিরা, দুই হায়াতের মাঝখানে কানেকশন, যে কানেকটিভিটি হয় মাঝখানে, যেই যোগাযোগটা হয়, এই যোগাযোগটার স্থাপন করে যে জিনিস, তার নাম হলো মাউত। সেই জিনিসের নাম কি? আপনাদের এই দেশে মাউত হয়? মালাকুল মাউত কি এলাকা চিনে? মাশাআল্লাহ, মালাকুল মাউত এই এলাকাও চিনে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মালাকুল মাউত এমন কোন আল্লাহর জমিন নাই যে আল্লাহর জমিন চিনে না। যদি আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাইও বসে থাকেন, মালাকুল মাউত আটলান্টিক মহাসাগরও চিনে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে যাই বসে থাকেন, সেখানেও কিন্তু মালাকুল মাউত চিনে। যদি এভারেস্টের উপরে একেবারে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে গিয়ে বসে থাকেন, মালাকুল মাউত কিন্তু সেই জায়গাও চিনে। মালাকুল মাউতের আমাদের বাংলাদেশি একটা নাম আছে, সেই নামটা কি বলেন তো দেখি? আজরাইল। এটা হলো আমাদের বাঙালি নাম। বাঙালিরা আবার নতুন নতুন কিছু নাম দিই আমরা। দেখা যায় যে মানুষ একটা নাম রাখে, একটা আমরা ডাকি কিন্তু আরেকটা। নাম হচ্ছে আব্দুল মালিক, আমরা ডাকি এই মালিক কে, কি ডাকে আপনাদের দেশে? তার বাবা সুন্দর করে মা বাবা নাম রেখেছে আব্দুল খালেক, কয় খালেক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার নাম রেখেছেন মালাকুল মাউত, কিন্তু আমরা বাংলাদেশে নাম দিছি আজরাইল। এই মালাকুল মাউত এমন এক ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টের আওতাধীন সমস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাউত থেকে বাঁচার জন্য যত চেষ্টাই করেন না কেন, কিন্তু বাঁচা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা বাংলা আয়াত, কোরআনে কারিমের মধ্যে কিছু কিছু আয়াত আছে বাঙালি আয়াত, এগুলো বলার আগে আমরা বুঝে যাই, মানে এগুলো আরবি আয়াত কিন্তু শুনলে মনে হয় যে বাংলা। আপনারা ওই গল্প শুনেন নাই, এক ছেলে সৌদি আরব গেছে, যাই মার কাছে ফোন করছে, আম্মা এমন এক দেশে তোমারে ছাড়ি আসছি যে দেশে সব কিছু আরবিতে বলে, শুধুমাত্র আজানটা এই দেশে বাংলায় দে, আজানটা বাংলায় দে, আর সবকিছু খালি আরবি আর আরবি। আজান বাংলা কেন? কারণ বাংলাদেশে যে আজান শুনে গেছে সেখানেও সেই আজানে শুনছে। কোরআনে কারিমের এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমা গুলো বাংলার মতো, শুনলেই আমরা বুঝে যাই। আপনাদের সামনে যদি আমি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটাকে বাংলা আয়াত না আরবি আয়াত? আরবি, কিন্তু শুনলে মনে হয়েছে বাংলা, কারণ প্রতিদিনই তো ইমাম সাহেব তেলাওয়াত করে, করে না? এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন এমন কোন প্রাণী জমিনে আমি সৃষ্টি করি নাই যেই প্রাণীকে মাউতের মজা, মাউতের স্বাদ গ্রহণ করা লাগবে না। এমন কোন প্রাণী জমিনে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ আকবার। কুল্লু নাফসিন, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে এই যায়িকাতুল মাউত, মাউতের মজা, মাউতের স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বান্দা তোমার দুটি হায়াত, দুনিয়ার হায়াতুদ দুনিয়া আরেকটা হলো হায়াতুল আখেরা। দুনিয়ার হায়াতে তুমি গাছ লাগাইবা, আর আখেরাতের হায়াতে গিয়ে তুমি বসে বসে ফল খাইবা। দুনিয়ার এখানে গাছ লাগাইবা, আর আখেরাতের হায়াতে গিয়ে কি করবা? বসে বসে খাইবা আর ঘুমাইবা, সেখানে কোনো কাজ নাই। কাজ হলো কোথায়? দুনিয়ার মধ্যে, আখেরাতের মধ্যে কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফামান যুরজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডেকে বলেন ও আল্লাহর বান্দা এদিকে আস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, তোরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, তোর জন্য জাহান্নাম মুক্তি দিয়ে তোর জন্য জান্নাতের একটা রুম বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, এটাই হলো তোমার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যা কাজ করবেন এটার সফলতা হলো ওই জায়গায় আল্লাহ যদি বলেন যে ফাকাদ ফাজ। ফাকাদ ফাজ মানে বান্দা তুই পাস। আল্লাহ পাক যদি বলে যে তুমি পাস করে ফেলছো, বাস এটার থেকে বড় সফলতা এটা হলো যালিকাল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে মহান সফলতা, বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আরেকটা জিনিস ভালো করে খেয়াল রাখবা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ারে ভালো করে চিনি রাখিও, দুনিয়াটা হলো দোকার জায়গা, প্রতারণার জায়গা, দুনিয়াটা ভালো জিনিস না, ভালো জায়গা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো মাতাউল গুরুর, মাতাউল গুরুর, তোমাকে সার্বক্ষণিক দোকা প্রতারণা দেওয়ার জায়গা। দূর থেকে দেখবা পানি, আসলে এটা পানি না, এটা বালু। দূরের থেকে দেখবা স্বর্ণ, আসলে এটা স্বর্ণ না, এটা মাটি। দূরের থেকে তোমার কাছে মনে হবে ম্যাগমালা, আসলে এটা ম্যাগমালা না, এটা ছাই। অর্থাৎ দুনিয়াটা তোমার এইভাবে দোকা দেওয়ার জায়গা ছাড়া আর কিছুই নয়, কিছুই নয়। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আমাদের আশেপাশে আমরা যদি তাকাই দেখি কতগুলো গোরস্থান আছে, কবরস্থান আছে, আছে না? এই কবরস্থানের মধ্যে আল্লাহর কত বান্দা হায়াতুদ দুনিয়া শেষ করে হায়াতুল আখেরায় অবস্থান করতেছে। আমরা এখানে যারা আছি কত আল্লাহর বান্দার আজকে মা নাই, কত আল্লাহর বান্দার বাবা নাই, কত আল্লাহর বান্দার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, কত আল্লাহর বান্দার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন। প্রতিদিন জানাজার জানাজা, প্রতিদিন লাশ আর লাশ ওই কবরস্থানের দিকে যাচ্ছে, যাচ্ছে না? প্রতিটা দিন চতুর্দিকে তাকাই দেখেন, পত্রিকার পাতা খোলেন, টেলিভিশনের খবর দেখেন, সব জায়গায় দেখবেন শুধু মৃত্যুর খবর আর মৃত্যুর খবর, লাশের খবর আর লাশের খবর। ও আল্লাহর বান্দা তাকিয়ে দেখো, আল্লাহর বান্দা তাকিয়ে দেখো, তোমার জন্য মসজিদের খাটটা অপেক্ষা করতেছে। মসজিদের সামনে যে খাটটা ঝুলানো আছে, এই খাটটা তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমাকে সাজাই গুছাই, কাপড় পরাই, সুগন্ধি লাগাই, ওই খাটের উপরে তোলার জন্য খাট রেডি করা আছে। জানাজা পড়ার জন্য আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার সময়টা বাকি আছে। আল্লাহর জমিনে দেখেন যত মানুষ এসেছে, বড় বড় মানুষ, একজন মানুষও কি জমিনে বেঁচে আছে নাকি? কে আছে? কেউ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? উনি কে? ওনার অনেক পরিচয়, পরিচয়ের শেষ নাই। আমরা একটা পরিচয় দিই। ওনার বড় পরিচয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা আবি বকর আস-সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পরে জমিনে কোনো নবী বানাইতেন তো আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক নবীর জন্য মনোনীত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর কোনো পোস্ট খালি নাই। স্কুল কলেজে প্রিন্সিপাল কয়জন হয়? প্রিন্সিপাল কয়জন থাকে? প্রিন্সিপাল যদি তিনজন, চারজন, পাঁচজন হয় তো প্রতিষ্ঠান চলবে? আল্লাহ পাক নবী বানাবেন একজনকে, আর নবীর পোস্ট খালি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে আরেকটা পোস্ট বানাই দিয়েছেন, সেই পোস্টের নাম হলো সিদ্দিক। সেই পোস্টের নাম কি? যেমন প্রিন্সিপালের পরে ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল থাকে না? যে প্রিন্সিপালের পোস্ট নাই, একটাই পোস্ট, এজন্য পরেরটা ভাইস প্রিন্সিপাল। নবীর পোস্ট আর খালি নাই, এজন্য নবীর পোস্টের পরের পোস্ট হলো সিদ্দিকিনের পোস্ট। আল্লাহ পাক ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আইয়ুদা মিন আবওয়াবিল জান্নাতি কুল্লিহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ কি থাকবে নাকি যেই মানুষকে জান্নাতের সকল দরজাগুলা থেকে ডাকতে থাকবে? সুবহানাল্লাহ। যেই মানুষকে জান্নাতের বাবু সালাত ডাকবে, বাবু তাওবা ডাকবে, বাবুল জিহাদ ডাকবে, বাবু সদাকা ডাকবে, বাবু রাইয়ান ডাকবে, সব দরজাগুলা থেকে ডাকবে, বান্দা আমার এখান দিয়ে আসো, বান্দা আমার এখান দিয়ে আসো, বান্দা আমার এখান দিয়ে আসো, এরকম আল্লাহর কোন বান্দা কিয়ামতের ময়দানে থাকবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম আরজু আন তাকুনা মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর এরকম বান্দাও কিয়ামতের ময়দানে থাকবে যেই বান্দাকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার। আর আমি আশা করি, আন্তাকুনা মিনহুম, ও আবু বকর তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। তোমাকেও জান্নাতের সবগুলা দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই আবু বকর সিদ্দিক যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, ওই মানুষ কি জীবিত আছে না মারা গেছে? মাওতে কি তাকে ধরছে না ধরে নাই? আরেকজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তান যারে এক রাস্তা দিয়ে দেখলে আর এক রাস্তা দিয়ে ফলাইতো। আমাদেরকে শয়তান দেখলে কি বলে? শয়তান যখন দেখে বলে, দোস্ত আসো এদিকে আসো, তুমি তো আমার থেকে আরো এক ডিগ্রি উপরে। শয়তান যদি দেখে বলে, এই দোস্ত এদিকে আসো, আমি কি শয়তান, তুমি তো আমার থেকে আরো উপরে, একটু দোস্তের বন্ধুত্ব আর একটু গভীর করে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ইবনে খাত্তাব হলো আমার এমন সাহাবী, যেই সাহাবীকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলায়। আল্লাহু আকবার। শয়তান ওই রাস্তা দিয়ে ভয়ে আর এদিকে আসে না। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো, লাকান ওমর ইবনে খাত্তাব, আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাবরেও নবুয়তের পোস্ট দিতেন, কিন্তু নবুয়তের পোস্ট খালি নাই, আল্লাহ পাক এজন্য তাকে শাহীদের পোস্ট, সুহাদার পোস্ট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের পরে কিছু পোস্ট রাখছেন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরকম কিছু পোস্ট আছে। আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সুহাদার পোস্ট দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ পাহাড় দেখছেন আপনারা? কে কে দেখছেন? দেখে হাত তোলেন তো, আল্লাহ আকবার। অনেকেই উহুদের পাহাড় দেখছেন, জাবালে উহুদ, জাবালে উহুদ মদিনার 17 কিলোমিটার ধরে বিস্তৃত জাবালে উহুদ, সুবহান আল্লাহ। মদিনার মসজিদ নববী থেকে বের হইলে ওই দিকে পিছনের দিকে মসজিদ নববীর পিছনের দিকে জাবালে উহুদ দেখা যায়। জাবালে উহুদের উপরের বালুগুলো লালচে ধরনের লাল, মনে হয় উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে যেই রক্ত জর্জর করে পড়েছিল ওই রক্ত মনে হয় উহুদের ময়দানের উপরে বিস্তৃত হয়ে আছে। আল্লাহু আকবার। যতবার উহুদ পাহাড়ের দিকে তাকাই আমার কাছে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রক্তগুলো উহুদের উপরে ভাসতেছে। আল্লাহু আকবার। লালচে ধরনের পাহাড়টা, এই 17 কিলোমিটার বিস্তৃত উহুদের পাহাড় জাবালে উহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উহুদ, আমরা তোমাকে মহব্বত করি, অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, তিনজন। ওই উহুদ পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠছেন, আবু বকর উঠছেন, ওমর উঠছেন, উসমান উঠছেন, 3-4 জন মানুষ উঠার খুশিতে উহুদ পাহাড় নাচা শুরু করে দিল। আল্লাহ আকবার। উহুদ পাহাড় একবারে দিকে ডুলে, একবারে দিকে ডুলে, এইভাবে নাচে, এইভাবে নাচে, খুশিতে নাচতেছে। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসবুতিয়া উহুদ, হে উহুদ, দাঁড়াও, স্থির হও আর নাচবা না, স্থির হয়ে যাও। ফাইন্না ফীকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, কারণ তুমি জানো না তোমার এই পাহাড়ের উপরে একজন নবী আছে, সে নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সিদ্দীকুন, তোমার উপরে একজন সিদ্দিক আছে, ওই সিদ্দিক কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তোমার উপরে আছে শাহীদান, দুইজন শহীদ আছে, সুবহানাল্লাহ। এরা কিন্তু এখনো জীবিত, আল্লাহ রাসূল বলে দিছে এদেরকে কি? শহীদ। আল্লাহু আকবার। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন, ফা ইন্না ফীকা নাবিয়্যুন ওয়া শাহীদুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, ওমর আর উসমান সেদিন জেনে গেছেন আমরা দুইজন শহীদ, দুই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। সেই ওমর ইবনে খাত্তাবকে মৃত্যু গ্রাস করছে কি করে নাই? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে কি করে নাই? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হুংকার দিলে কাফের মুশরিকদের ময়দান, কাফের মুশরিকদের কলব, কাফের মুশরিকদের শরীর থরথর করে কেঁপে উঠত, সুবহানাল্লাহ। আল্লাহর বাগ আসাদুল্লাহ আল গালিব, সুবহানাল্লাহ। সে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওত আসছে কি আসে নাই? আচ্ছা, ওগুলা তো পুরাতন আমলের সাহাবাই কেরাম, তাবেইন কেরাম, তাবেইন কেরাম। আমাদের এই উপমহাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা সালেহীন, দিনদার, ভালো মানুষ ছিলেন, দায়ী ছিলেন, বড় বড় আলেম ছিলেন, তাদেরকে মওত গ্রাস করছে কি করে নাই? শশিনার পীর সাহেব মাওলানা নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? মৃত্যু গ্রাস করছে কি করে নাই? জি, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই মৃত্যু গ্রাস করছে কি করে নাই? পুরপুরার পীর সাহেব আবু বকর সিদ্দিকি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তাকে মৃত্যু গ্রাস করছে কি করে নাই? আজকের মাহফিলে যে সন্তোষপুরের পীর সাহেব আছেন, ওনারে মৃত্যু গ্রাস করছে কি করেন নাই? আজকে পীর সাহেবের ছেলে আসবেন না, যেহেতু ওনার আব্বা যে পীর সাহেব ছিলেন ওনাকে মৃত্যু গ্রাস করছে কি করেন নাই? এইভাবে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি মৃত্যু গ্রাস করছে কি করেন নাই? যত উলামায়ে কেরাম ছিলেন, যত সিদ্দিকীন ছিলেন, যত সালেহীন ছিলেন যুগে যুগে, কাউকে মৃত্যু ছাড়ে নাই, কাউকে মৃত্যু ছাড়ে নাই। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাকে আপনাকে কাউকে মৃত্যু ছাড়বে না। তাহলে দুনিয়ার এই জীবন ছাড়তে হবে আর দুনিয়াকে চিনতে হবে, দুনিয়াটাকে চিনে রাখতে হবে। দুনিয়াটা কিরকম, দুনিয়াটা কিরকম? আল্লাহ পাক দুনিয়াকে চেনার জন্য কিছু বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে যেই কাজগুলো করবা সেখানে দুনিয়াকে ভালো করে আগে চিনে রাখবা, কারণ দুনিয়াকে যদি না চিনো তুমি দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। দুনিয়া জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার জীবন। কোন মানুষ যদি খেলা দেখতে যায় সারাদিন 24 ঘন্টা কেউ খেলা দেখে নাকি? 24 ঘন্টা কেউ খেলা দেখে এরকম পাগল দেখছেন? খেলা খেলতে গেলেও কিছু সময় খেলে চলে আসে, খেলা দেখতে গেলেও কিছু সময় দেখে আবার চলে আসে। আল্লাহ পাক বলেন, বান্দা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার হায়াতটা হলো খেলাধুলার জীবন, খেলাধুলার মতো। ওয়াল্লাহবুন, দুনিয়ার জীবনটা হলো একেবারে তুচ্ছ দামের, তুচ্ছ মূল্যের, এটার মূল্য বেশি নাই, এটার মূল্য একেবারে নগণ্য। দুনিয়ারে কোনোদিন দাম দিও না, দুনিয়ারে মূল্য বেশি দিও না, দুনিয়ার মূল্যটা একেবারে নগণ্য। আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানা পরিমাণ দাম থাকতো তাহলে দুনিয়ার কোন নাফরমানকে আমি আল্লাহ রিজিক দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহাক বলেন, দুনিয়ার আরেকটা পরিচয় হলো দুনিয়াটার নাম জিনাত। দুনিয়াটাকে সুশোভিত করে রাখা হয়েছে, আসলে ভিতরে কিছু নাই, দুনিয়াটা হলো জিনাত। দুনিয়াটা দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক মজাদার, আসলে ভিতরে কিন্তু কিছুই নাই, ভিতরে শুধু 2 নম্বর জিনিস, পানি। পানি দেখতে খুব চাকচিক্যময়, দেখতে খুব সুন্দর, তারে শুধু একটা ট্যাবলেট খাওয়াই দেন, একটা এমন ট্যাবলেট খাওয়াই দেন শুধু তার পায়খানা হতে থাকবে। যদি একাধারে 2 দিন 3 দিন 4 দিন পায়খানা হইতেই থাকে, তারপরে তারে দেখেন তার চেহারা সুরটটা কিরকম, তাহলে ভিতরের যেই সৌন্দর্যটা বের হয়ে আসছে ওইটা কি? ওইটা ভালো জিনিস না, দামি জিনিস না? দুনিয়াটা দেখতে এরকম, দেখতে মনে হয় দুনিয়াটা অনেক সুন্দর, দুনিয়াটা জিনা। দুনিয়াটাকে আল্লাহ পাক যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হার্স। আল্লাহ পাক বলেন, আমি অনেকগুলা জিনিস দিয়ে দুনিয়াকে সাজাই রেখেছি, দুনিয়াটাকে চিনবা এটা জিনাত। ওয়া তাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো একজন আরেকজনের সাথে তাফাখুর, একজন আরেকজনের সাথে গর্ব করার জায়গা, একজনের থেকে আরেকজনের অহংকার করার জায়গা। অমুকের জমি আছে 10 বিঘা, আমার হইতে হবে 20 বিঘা। অমুকের ছেলে বড় বড় চাকরি করে, বড় বড় পোস্টে, আমার ছেলে আরো বড় পোস্টে চাকরি করতে হবে। অমুকের ছেলে ব্যবসা করে, বড় বড় ব্যবসা, আমার ছেলে আরো বড় ধরনের ব্যবসা করতে হবে। অমুকের বাড়িতে টাইলস লাগাইছে এই রঙের, আমার বাড়িতে টাইলস হবে আরো উন্নত মানের। দুনিয়াটা হলো তাফাখুরুম বাইনাকুম, একজন আরেকজনের সাথে তাফাখুর করা, গর্ববোধ করা, অহংকার করার জায়গা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো সন্তান সন্ততি আর সম্পদের তাকাসুর, সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা, সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা। এই বাড়ানোর প্রতিযোগিতা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এক জায়গায় গিয়ে বাড়ানোর প্রতিযোগিতা থেমে যায়, ওই জায়গাটার নাম আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা তোমার তাকাসুরের প্রতিযোগিতা চলতেই থাকবে, চলতেই থাকবে, এক জায়গায় গিয়ে তোমার থেমে যাবে, সেই জায়গার নাম কবরস্থান। আল্লাহ আকবার। কবরস্থানে গেলে কি আর সম্পদ বাড়ানোর সময় আছে? বাড়ি আর একটা বানানো যাবে, ঘর আর একটা বানানো যাবে, জমি 10 বিঘা কিনা যাবে, সব থেমে যাবে। তাহলে আপনাদের দোট কোন পর্যন্ত? জি, মোল্লার দোট কোন পর্যন্ত? আমাদের দেশে বলে যে মোল্লার দোট মসজিদ পর্যন্ত। আচ্ছা বালকতা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনার দৌড় কোন পর্যন্ত? আপনার দৌড় আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কুমত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো, তোমার দৌড়ানি শেষ হবে ওই কবরস্থানে গিয়ে। কবরস্থান দূরে না মসজিদ দূরে? এবার বলেন কার দৌড় বেশি? জি, যেখানে মসজিদ থাকে ওখানে কবরস্থান থাকে, যেখানে কবরস্থান থাকে সেখানে মসজিদ থাকে, কাছাকাছি থাকে। তাহলে হুজুর যদি ওলামায়ে কেরাম যদি মসজিদ পর্যন্ত দৌড়ায়, আপনি তো আর এর থেকে বেশি দৌড়াইতে পারলেন না, আপনিও তো মসজিদের কাছে কবরস্থানে গিয়ে আপনি থেমে গেলেন, আপনিও তো ওই পর্যন্তই দৌড়াইছেন, আর বেশি দৌড়াইতে পারেন নাই। তাহলে আর মোল্লাকে আলেমকে দোষ দিয়ে লাভ নাই, আপনার দৌড়ানিও ওই পর্যন্তই। আল্লাহ পাক বলে দিয়েছেন কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত, মাকাবির পর্যন্ত দৌড়াইতে পারবেন, এর বেশি দৌড়ানো আর কারো পক্ষে সম্ভব নয়। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই কথাগুলো বললাম, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ থেকে 100 বছর পরে এই উত্তর বিশরবন এই জায়গায় হয়তো এই তাফসিরুল কোরআন মাহফিল হবে, 110তম মাহফিল হবে। কিন্তু সেই 110তম মাহফিলে আমিও দুনিয়াতে বেঁচে থাকব না, এখানে যারা আছেন একজন মানুষও এই উত্তর বিশরবন গ্রামে থাকবেন না, থাকবেন? তাহলে বোঝা যায় এর মধ্যে আমাদের সবাইকে দুনিয়ার জীবন ছাড়তে হবে, হায়াত ও দুনিয়া ছাড়তে হবে, পরবর্তী যেই জীবনে যাব সেটার নাম হায়াতুল আখেরা। সেই হায়াতুল আখেরা হলো খায়রুন ওয়া আবকা, যার শুরু আছে কিন্তু শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। আমার ভাইয়েরা, সেই দুনিয়ার জীবন ছেড়ে যখন আখেরাতের জীবনে যাব, খালি খালি যাওয়া যাবে নাকি? খালি খালি যেতে পারবেন? কিছু নিতে হবে না? এখান থেকে ঢাকা রওনা দিচ্ছেন, পকেটে একটা টাকাও নেন নাই, খালি খালি ঢাকা যাবেন? কি খালি খালি ঢাকা যাওয়া যাইব? কোন রকম ট্রেনে ছাদে উঠি যদি জানো, চাঁদপুরে ট্রেন আছে না? হ্যাঁ, ট্রেনে ছাদে উঠে গেলেন অথবা লঞ্চে বসে কোন রকম ভাড়া ছাড়া চলে গেলেন, তো ওখানে যে খাওয়া লাগবে না, থাকা লাগবে না, তাহলে টাকা পয়সা ছাড়া কি আপনি ঘর থেকে বের হবেন? তাহলে যেই জগতে যাব, যেই জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতে কেমন করে আমি খালি হাতে যাই? খালি হাতে যাওয়া যাবে না। কি করতে হবে, কি নিতে হবে? দুইটা জিনিস সাথে নিয়ে যাইতে হবে, মনে রাখবেন। আজকে আপনাদের প্রথম ক্লাস, প্রাইমারি ক্লাস, আজকে কিছু পড়া দিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ পাক আবার বাঁচাইলে আরেকবার আসলে পড়া এগুলো নিব। আমার সিস্টেম হলো আমার তাফসির, আজকে 11 বছর তাফসির করি, পুরা কোরআনে কারিমের একবার শেষ করছি, দ্বিতীয়বার এখন চলতেছে, দ্বিতীয়বারের প্রায় 10 পারা হয়েছে। এক শুক্রবারে পড়া দিব আর এক শুক্রবারে আদায় করব। তা আজকে কিছু পড়া দিয়ে যাব, এগুলো আগামী বছর আসলে ইনশাল্লাহ আদায় করব, ঠিক আছে? জি, তাহলে কবরে নিয়ে যেতে হবে জিনিস কয়টা? দুইটা, একটার নাম হলো ইমান, আরেকটার নাম হলো আমল। একটার নাম হলো ইমান, আরেকটার নাম হলো আমল। এই দুইটা নিতে হবে, একটা সাথে থাকতে হবে কি ইমান, আরেকটা থাকতে হবে কি আমল। আপনি এখান থেকে হজে যাবেন, হজে যাওয়ার সময় এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে ইমিগ্রেশনে যখন যাবেন তখন আপনার কাছে দুইটা জিনিস চায়। ইমিগ্রেশনে গেলে বলবে চাচা দেখি আপনার পাসপোর্টটা একটু বাহির করেন, পাসপোর্ট বাহির করতে বলো না। এরপরে বলবে চাচা দেখি পাসপোর্টের ভিসা কোন কান্তি লাগানো, ভিসাটা একটু দেখি। ভিসাও লাগবে, পাসপোর্টও লাগবে। খালি পাসপোর্ট একটা লই আপনি হজে যাইতে গেছেন, এয়ারপোর্টে ঢুকে গেছেন, খালি পাসপোর্ট আছে ভিসা নাই, আপনাকে ইমিগ্রেশন পার হইতে দিবে? আবার আপনি পাসপোর্টও নেন নাই, ভিসাও নেন নাই, আপনি যাইতে পারবেন? তাহলে আপনি সাধারণ দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে যাবেন, সেখানেও আপনাকে দুইটা জিনিস নিয়ে যাইতে হয়। এই দুনিয়ার জীবন ছেড়ে আখেরাতের দীর্ঘ জীবন, দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিবেন, সেখানে যাওয়ার সময়ও দুইটা জিনিস সাথে থাকতে হবে, একটার নাম ইমান আর একটার নাম আমল। একটার নাম ইমান আর একটার নাম আমল। আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমানের প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে না আমলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে? ইমানের প্রতি আমলের থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ইমান আগে আমল পরে, ইমান নাই আমল বরবাদ। আমল অনেক করছেন কিন্তু ইমান নাই কাজে আসবে? তাহলে আমলের থেকে গুরুত্ব বেশি কোনটার? ইমানের গুরুত্ব বেশি। কিন্তু আমাদের অবস্থা উল্টা, আমাদের দেশে আমলের গুরুত্ব বেশি, ইমানের গুরুত্ব কম। বাংলাদেশে ইমানের গুরুত্ব কম, আমলের গুরুত্ব বেশি। কিন্তু আসলে ইমানের গুরুত্ব লক্ষ গুণ বেশি, আমলের গুরুত্ব ইমানের থেকে লক্ষ গুণ কম। কিন্তু দুটাই লাগবে, ইমানও লাগবে আমলও লাগবে, দুটাই লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন এই লোকের? কে ছিল এই লোক? মুনাফিকের নেতা, রাইসুল মুনাফিকিন। এই লোকের কিন্তু আমলের অভাব নাই, আমলের অভাব নাই, বস্তায় বস্তায় আমল। এই লোক কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না? কোথায় পড়ছে? মসজিদে নববীতে। যেই মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করলে 1000 রাকাত সালাতের সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফ সলাতিন ফি মা সাওয়া ইল্লাল মসজিদাল হারাম। মসজিদে হারাম ছাড়া দুনিয়ার যত মসজিদ আছে ওই সকল মসজিদে এক রাকাত সালাত আদায়ের থেকে আমার এই মসজিদে সালাত আদায় করা 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। ওই 1000 গুণওয়ালা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে জামাতের সাথে তাকবীরে উলার সাথে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে, পড়ছে না? আব্দুল্লাহ ইবনে উবাই প্রতি বছর যাকাত দিছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে জিহাদে গেছে, ওহুদের যুদ্ধে পিছাই আসছে, কিন্তু অনেক যুদ্ধে সে গেছে, ওহুদের যুদ্ধে পিছাই আসছে কিন্তু পরে আবার গেছে, পরে আবার যাই হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য তার গায়ের জুব্বাটাও দিয়ে দিছে, দিছে না? আবার তার মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক, জামা মোবারক দিয়ে তারে দাফন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইরে দাফন করছে। তাহলে তার আমলের কোনো অভাব আছে? আমল আর আমল, বস্তা বস্তা আমল। কিন্তু সে তার জানাজা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতে যাচ্ছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে টেনে ধরছেন, টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মুনাফিকের জানাজায় আপনি রাসূল দাঁড়াবেন, এটা তো আমি ওমর পছন্দ করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না আসবে আমি রাসূল ততক্ষণ পর্যন্ত তার জানাজার নামাজে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম। ইহে আমার রাসূল, এই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য যদি আপনি 70 বার ইস্তিগফার করেন আমি আল্লাহ কিন্তু তারে মাফ করব না, আমি আল্লাহ তারে মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতে কারিমার মাধ্যমে যদি এই অর্থ বোঝানো হইতো 70 বার পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, 71 বারের সময় আল্লাহ মাফ করবেন, তো আমি রাসূল তার জন্য 71 বার ইস্তিগফার করতাম। কিন্তু এখানে 70 অর্থ হলো আমি যদি 70,000 বার ইস্তিগফার করি আল্লাহ তারে কখনো মাফ করবে না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই বস্তা বস্তায় আমল আছে কিন্তু আল্লাহ বলতেছে তারে মাফ করবে না, রাসূল দোয়া করলেও মাফ করবে না। তাহলে কি শুধু আমলে কাজ হবে? কি থাকতে হবে? ইমান। ইমানটা আমলের থেকে বেশি জরুরি। কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে ঝগড়া হয় মানুষের আমল নিয়ে, ইমান নিয়ে কোনোদিন ঝগড়া করতে কাউকে দেখি না। কি দেখছেন? কত আমল নিয়ে ঝগড়া করে কিন্তু ইমান নিয়ে কেউ ঝগড়া করে না। অথচ দরকারি জিনিস আমলের থেকে বেশি দরকার কোনটা? ইমান। মরতে হবে কি নিয়ে? কি নিয়ে? জানাজার নামাজের মধ্যে কি পড়েন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ যাদেরকে তুমি জীবিত রাখবা তাদেরকে তুমি ইসলামের উপরে জীবিত রাখিও, আল্লাহ আমাদের মধ্যে যারে মৃত্যু দিবা ইমানের মৃত্যু নসিব করিও। সুবহানাল্লাহ, জানাজা দোয়া করেন না? তাই জানাজায় দোয়া করতেছেন ইমানের মৃত্যু। তাহলে ইমানের জরুরি, ইমানের গুরুত্ব কত বেশি, কিন্তু ইমানের ব্যাপারে বেখবর। আচ্ছা, ইমানের ব্যাপারে আপনাদের খবর আছে কি না একটু পরীক্ষা লইলই, পরীক্ষা লইলে বোঝা যাবো। বাদ কিন্তু সব টিপে লাগবে না, একটা টিপলে বোঝা যায়, কি বলেন? ফাতিলের বাদ সব টিপতে হয়, একটা টিপলে বোঝা যাবে যে ভিতরে কি আছে, বাদ হয়েছে না হয় নাই। আচ্ছা বলেন, ইমানের উপরে পড়াশোনা কি করছেন, ইমানের উসুল কয়টা বলেন দেখি। এক নম্বর প্রশ্ন হলো ইমানের উসুল কয়টা। আপনার আমলের থেকে জরুরি বলছেন যে ইমান, কি বলেন, জরুরি ইমান না? তো ইমান আগে শিখতে হবে না আমল আগে শিখতে হবে? নামাজ আগে শিখবেন না ইমান আগে শিখবেন? জি, নামাজ আগে শিখবেন না ইমান আগে শিখবেন? রোজা আগে শিখবেন না ইমান আগে শিখবেন? যাকাত আগে না ইমান আগে? হজ আগে না ইমান আগে? আচ্ছা, নামাজের ফরজ কয়টি, নামাজের আরকান আহকাম কয়টি বলেন? জি, মাশাআল্লাহ, নামাজের আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ। বাইরে কয়টা, ভিতরে কয়টা? মাশাআল্লাহ, বাইরে 7টা, ভিতরে 6টা। নামাজের আরকান আহকাম 13 ফরজ, 13টাই ফরজ, বাহিরের 7টা, ভিতরের 6টা। আচ্ছা, ওজুর মধ্যে কয় ফরজ? জি, 4 ফরজ। মাশাআল্লাহ, ওজুর ফরজ তো এই এলাকায় সবাই পারে, ওজুর ফরজ 4টা, নামাজের ফরজ 13টা। তাহলে নামাজ বেশি জরুরি না ইমান বেশি জরুরি? এবার বলেন ইমানের আর কানা হাকাম কয় ফরজ? জি, হয় নাই। ইমানের আর কান আহকাম বাইরে কয়টা, ভিতরে কয়টা? পুরাপুরি হয় না, নামাজের 13টা কিন্তু ইমানের 13টা না। আচ্ছা, এবার বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? জি, নামাজ ভঙ্গের কারণ, নামাজ ওযু ভঙ্গের কারণ না, নামাজ ভঙ্গের কারণ। মাশাআল্লাহ, নামাজ ভঙ্গের কারণ 19টি, এটাও পারে। ওযু ভঙ্গের কারণ 7টা, এটাও পারে। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টা? মাশাআল্লাহ, কয়েকজন পারে কিন্তু অধিকাংশ ভাইয়েরা পারেন নাই। তাহলে দেখেন আপনাদের কাছে ইমানের জরুরত বেশি হয়েছে না আমলের জরুরত বেশি হয়েছে? আমলের জরুরত বেড়ে গেছে, ইমানের জরুরত নাই, ইমানের খবর নাই, আমল বাড়ছে আলহামদুলিল্লাহ। আপনি ওজুর ফরজ জানছেন, ওজুর ওয়াজিব জানছেন, ওজুর সুন্নত জানছেন, ওযু ভঙ্গের কারণ জানছেন, জানা দরকার। নামাজের ফরজ জানছেন, নামাজের ওয়াজিব জানছেন, নামাজের সুন্নত জানছেন, নামাজের মুস্তাহাব জানছেন, এটাও জানা দরকার, দরকার আছে না? কিন্তু এগুলার থেকে বেশি জানা দরকার ছিল আপনার ইমানের ফরজ কয়টা, ইমানের আরকান আহকাম কয়টা, ইমানের উসুল কয়টা, ইমান ভঙ্গের কারণ কয়টা। ওযু যদি একবার ভাঙে আপনি আবার নতুন করে ওযু করে নামাজ পড়তে পারবেন। নামাজ যদি একবার কোনো কারণে ভেঙে যায় আবার নতুন করে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু আমার ভাইয়েরা আর বোনেরা জেনে রাখুন, ইমান ভেঙে যদি কবরে যান দ্বিতীয়বার ইমান নিয়ে আসা সম্ভব না, ওই আখেরাতের জীবন পুরাটা বরবাদ, পুরাটা বরবাদ। কিন্তু ইমানের ব্যাপারে আমরা বেখবর, এই জায়গায় আমাদেরকে আসতে হবে, ইমানের দিকে, ইমানের লেখাপড়া, ইমানের এলেমে আসতে হবে। আজকে আমি প্রথমে বলে দিই, ইমানের উসুল হলো 3টা। ইমানের উসুল কয়টি? ইমানের উসুল 3টি, এটা মনে রাখবেন। ইমানের উসুল কয়টি? ইমানের উসুল 3টি। ইমানের আরকান আহকাম, ইমানের আরকান আহকাম হলো 9টি, আরকান হলো 6টি। 9টা 6টা কত? মাশাআল্লাহ, অঙ্ক তো ভালো পারে এখানে সবাই। 9টা আর 6টা, ইমানের আহকাম হলো 9টি, আরকান হলো 6টি। এই 15টা ইমানের ফরজ, এই 15টার একটা যদি না থাকে আপনার ইমান নাই। ইমানের 15 ফরজ। ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের 10টা কারণ আছে, এই 10টা কারণের একটা কারণ যদি ঘটে আপনার ইমান ঠোস, শেষ। আপনি ইমান হারা হয়ে ওই ফাতাওয়াফাহু আলাল ইমান, ইমান নিয়ে কবরে যেতে পারবেন না যদি এই দশটার একটা ঘটে। কিন্তু এই দেশে আমার ভাইয়েরা এবং বোনেরা 99% মুসলমান অজুবঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ এই দেশের 99% মুসলমান জানে না। ওই ইমান ভঙ্গের কারণ শিখার চেষ্টাও করি নাই, ইমানের ফরজ শিখার চেষ্টাও করি নাই, ইমানের উসুল শিখার চেষ্টাও করি নাই। এই জন্য এই দেশে শিরক করিও তারপরেও বলে যে আমি মুসলমান, কবরে সেজদা দে তারপরেও বলে আমি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত তারপরেও বলে আমি মুসলমান, নামাজ না পড়লে কি হবে আমার ইমান কিন্তু খুব শক্ত মজবুত, বলে না আপনাদের দেশে? বলে অনেক জায়গায় শুনি এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুক্রবারে হাজিরা দে, ঈদের দিন হাজিরা দে, কিন্তু বলে যে আরে বেটা আমি নামাজ না পড়লে কি হবে, তোর থেকে আমার ইমান মজবুত, ইমান শক্ত এই দেশে, নামাজ না পড়লে এই দেশে ইমান থাকে, কি বলেন? বাংলাদেশে নামাজ না পড়িও ইমান থাকে, কারণ কি? কারণ বুঝতে পারছেন? কারণ হে তো ইমানের উসুলও জানে না, ইমানের আহকামও জানে না, ইমানের আরকানও জানে না, ইমান ভাঙ্গার কারণও জানে না, তো তার ইমান তো আর যাবেই না। যদি কেউ ওযু ভঙ্গের কারণ না জানে, সারা রাত ঘুম থেকে উঠি সকালে আর ওযু করা লাগবে না, সে ফজরের নামাজ পড়ে ফেলবো। যদি কেউ ওযু ভঙ্গের কারণ না জানে, রাত্রে সে ঘুমায় সকালে উঠি তার আর ওযু করার দরকার নাই, একবার ওযু করলে ওযু সারা জীবন থাকবো, কারণ হে তো ওযু ভঙ্গের কারণ জানে না, ঘুমাইলে ওযু যায় এটা তো হে জানে না, তার অন্যান্য যে ওযু ভঙ্গের কারণ গুলো আছে এগুলো তো সে জানে না, সে তো এখন ঘুমাক যাই করুক ওযু তো আর যাবে না। ঠিক একই কারণে ইমান ভঙ্গের কারণ না জানার কারণে কত ভাইয়ের কত বোনের ইমান কত আগে ভেঙে গেছে, কত আগে ইমান চলে গেছে, কিন্তু ওই আল্লাহর বান্দাবান্দির খবর নাই, বান্দাবান্দি মনে করে আমি এখনো মুসলমান, কারণ ইমান ভঙ্গের কারণ জানা। আজকের ক্লাসে তো আর সব আলোচনা সম্ভব না, একটা আলোচনা করব আজকে, শুধু আলোচনা করব উসুলুল ইমান, ইমানের উসুল কয়টি? এই তিনটা মনে রাখবেন, এই তিনটা এক নম্বরে শিখতে হবে। কয়টা পড়া দিলাম আজকে? পড়া দিব একটা খালি, বাকিগুলো ইনশাআল্লাহ অন্য ক্লাসে। এক নম্বরে শিখতে হবে ইমানের উসুল, ইমানের উসুল শিখতে হবে। দুই নম্বরে শিখতে হবে ইমানের আরকান আহকাম। তিন নম্বরে শিখতে হবে ইমান ভঙ্গের কারণ, কি কি কারণে ইমান ভাঙ্গি যায়। এই তিনটা জিনিস শিখা, এই তিনটা জিনিসের এলেম প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন। এই তিনটা জিনিসের এলেম শিখতে হবে, এই তিন জিনিসের উপরে আমল করতে হবে, এই তিন জিনিসের মানুষকে দাওয়াত দিতে হবে, এই দাওয়াতের পরে যে কষ্ট আসবে সেই কষ্টের উপরে সবর ধরতে হবে। আল্লাহ পাক সূরা আল আসরের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, বান্দারে প্রথম তোমার জরুরি যে জিনিসটা সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু, প্রথম জরুরি হলো ইমান। কোরআনে যত জায়গায় আমলের কথা আসছে আমলের আগে ইমানের কথা আসছে, কোরআনে দেখবেন যত জায়গায় আমলের সওয়ালের কথা আসছে আগে আসছে আমানু, আগে ইমান ঠিক করতে হবে তারপরে আমল ঠিক করতে হবে। ইমান ঠিক করার কোনো খবর নাই, ইমান ঠিক করার ব্যাপারে বেখবর, কিন্তু দোয়া করে ফাতাওয়াফাহু আলাল ইমান, আল্লাহ আমারে ইমানের মৃত্যু দিও, ইমানের মৃত্যু দিও, কিন্তু ইমান ঠিক করার কোনো খবর নাই। ইমান ঠিক করতে হলে এই জিনিসগুলো জানতে হবে, উসুলুল ইমান, আহকামুল ইমান, আরকানুল ইমান, নাওয়াকিজুল ইমান। আমরা আজকে সংক্ষেপে অল্প সময়ে তিনটা জিনিস, উসুলুল ইমান, উসুলুল ইমান কয়টা বলছি? তিনটা। এই তিনটা কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু হয়তো এটা যে উসুলুল ইমান সেটা জানেন না, আজকে থেকে জানিয়ে রাখবেন যে এই তিনটা হলো উসুলুল ইমান। আচ্ছা শুনেন, আমাদের মারা যাওয়ার পরে পরীক্ষা হবে কয়বার? পরীক্ষা কয়টা বলেন তো দেখি? জি, পরীক্ষা হবে, এক নম্বর পরীক্ষা হবে কবরে। এক নম্বর পরীক্ষা কোথায়? কবরে। এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, প্রথম ফার্স্টে। এক নম্বর পরীক্ষা কোথায়? কবরে। দুই নম্বর পরীক্ষা হবে কেয়ামতের ময়দানে। দুই নম্বর পরীক্ষা কোথায়? কেয়ামতের ময়দানে। এই দুই পরীক্ষা শেষ, এখানকারটা প্রিলিমিনারি, ওটা ফাইনাল। হাসরের ময়দানেরটা ফাইনাল, কবরেরটা প্রিলিমিনারি। আচ্ছা শুনেন, কবরে যে তিন প্রশ্ন হবে কয়টা? এই কবরে যে তিনটা প্রশ্ন হবে, এই তিনটার নাম উসুলুল ইমান। এই তিনটে ইমানের উসুল, এই তিনটে ইমানের ভিত্তি। কারণ এই প্রিলিমিনারি পাস না করলে আপনি ফাইনাল পরীক্ষা পাস করার সম্ভাবনা নাই। এই তিনটা প্রশ্নই হলো ইমানের সাথে সম্পর্কিত প্রশ্ন। আমলের ব্যাপারে কোনো প্রশ্ন কবরে করা হবে না। কবরে কিন্তু আমলের প্রশ্ন নাই। কবরের প্রশ্ন যে তিনটা, এখানে আমলের কথা নাই। আমলের প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার প্রথম প্রশ্ন হলো একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমল তার হিসাব হবে, সেই আমল তার নাম হলো নামাজ, আমল তার নাম হলো সলাত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের প্রথম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কিসের হিসাব? নামাজের হিসাব। আপনাদের দেশে কি সবাই নামাজ পড়ে? ফজরের নামাজে মুসল্লি কয়জন? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নাকি? অনেক মসজিদ আছে ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলে, আমাদের যদি চাকরি না থাকতো তো আমাদেরকেও মসজিদে পাওয়া যেত না। চাকরি আছে যেহেতু তো থাকতে হবে, এই জন্য পাওয়া যায় না, আমাদেরকেও পাওয়া যেত না। তাহলে কেয়ামতের ময়দানে আমলের হিসাব শুরু হবে। এক নম্বর হিসাব কিসের? সলাত, নামাজ। তারপরে পাঁচটা প্রশ্ন আছে। পাঁচটা প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আন হায়াতিহি ফিমা আবলাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা আমালা বিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন। বান্দারে তোমারে দীর্ঘ 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই হায়াতটা কেমনে কাটাইছো? তোমার যৌবনকাল দিয়েছি দীর্ঘ প্রায় 25 বছর, এই 25 বছর যৌবনকাল কেমনে কাটাইছো? বান্দারে তোমার এলেম দিছিলাম, জ্ঞান দিছিলাম, কতটুকু আমল করছো? বান্দারে তোমার টাকা পয়সা দিছিলাম, এই টাকা পয়সা কেমনে আয় করছো? টাকা পয়সা কেমনে খরচ করছো? এই পাঁচটা কোশ্চেন আছে। তো এগুলো হলো ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা কিন্তু সব আমলের হিসাব, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা যেটা কবরের মধ্যে, এখানে কিন্তু নামাজের কথাও নাই, জাকাতের কথাও নাই, হজের কথাও নাই, সিয়ামের কথাও নাই। আছে কিসের কথা? ইমানের প্রশ্ন। তিনটা কিন্তু ইমানের। এক নম্বর প্রশ্নটা কি বলেন তো দেখি? আল্লাহু আকবার, এখানকার ভাইয়েরা তো কবরের প্রশ্ন আউট করে দিছে। ফরিদগঞ্জের ভাইয়েরা দেখি কবরের প্রশ্ন আউট করছে। বাংলাদেশে তো এখন সব প্রশ্ন আউট হয়, সব প্রশ্ন আউট হইতে হইতে কবরের গোপন প্রশ্ন সেটাও দেখি আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা। দুই নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা। তিন নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। তাহলে এক নম্বর মার রাব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? প্রশ্ন কয়টা? এই তিনটার নাম হলো উসুলুল ইমান। এই তিনটা প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি। এই তিনটায় পাস করলে বুঝতে পারবেন আপনি ফাইনাল পরীক্ষা পাস করার সম্ভাবনা আছে। এই তিনটায় যদি ফেল করেন বুঝতে হবে ফাইনাল পরীক্ষায় কোনো ক্রমে আপনি অংশগ্রহণই করতে পারবেন না। প্রিলিমিনারিতে ফেল করে বসে আছেন, ফাইনাল পরীক্ষা তো আপনি পাস আর ফেল করার কথা, আপনি তো পরীক্ষাই দিতে পারবেন না। কি পারবেন? তাহলে আগে দরকার কি? ইমান। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি আগে নেন, ফাইনাল পরীক্ষা তো পরে আসতেছে। ফাইনাল পরীক্ষা আরো কয়েক হাজার হাজার বছর পরে আসব, কিন্তু আগে আসব প্রিলিমিনারি। এবং প্রিলিমিনারি পরীক্ষাটা আমাদের কারো কারো আজকে রাত্রেও শুরু হয়ে যেতে পারে, কারো কারো কালকে সকালেও হইতে পারে, কারো পরশু দিনও হইতে পারে, কারো এক সপ্তাহের মধ্যে হইতে পারে, কারো এক মাসের মধ্যে হইতে পারে, কারো এক বছরের মধ্যেও হইতে পারে, কারো 10 বছরের মধ্যেও হইতে পারে। কিন্তু পরীক্ষা সবারই হবে, হবে না? তাহলে এই উসুলুল ইমানের এক নম্বর হলো কি, মারেফাতুর রব আজ্জা ওয়া জাল্লা, রবকে চিনা, রবকে জানা, আমার আপনার রবকে জানতে হবে, চিনতে হবে। দুই নম্বর যেটা ইমানের উসুল সেটা হলো মারেফাতুর দিন, আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। তিন নম্বর হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, মানতে হবে, এত্তেবা করতে হবে। এই তিনটার নাম কি? উসুলুল ইমান, ইমানের উসুল, ইমানের ভিত্তি, ইমানের মূল। এই তিনটাই ইমানের মূলনীতি, এই তিনটাই জানতে হবে বিশদ আকারে। এক নম্বরে যেটা জানতে হবে মারফাতুর রব আজ্জা ওয়া জাল্লা, রবকে জানতে হবে, রবকে চিনতে হবে, আমার আপনার রবকে। কেমনে জানলেন? ফেরেশতারা যদি বলে কবরে গেলে এই পরীক্ষাটা নিবে, যারা পরীক্ষার ডিউটি যারা করবে, এদের নাম কি? জি, এদের একটা নাম আছে, এই ডিপার্টমেন্টের একটা নাম আছে, মুনকার ওয়া নাকির। মুনকার নাকির নাম শুনছেন না? এই ডিপার্টমেন্টের নাম মুনকার নাকির। এই ডিপার্টমেন্টের দুজন এক্সামিনার আসবেন পরীক্ষাটা নেওয়ার জন্য, তারা এসে আপনাকে জিজ্ঞাসা করবেন প্রশ্নগুলা। তাহলে আপনাকে আপনাকে জিজ্ঞাসা করলো মার রাব্বুকা, আপনি বললেন রাব্বি আল্লাহ, আপনি বললেন রাদিতু বিল্লাহি রাব্বা। কেউ কেউ মানে স্টুডেন্ট যদি নরমাল হয় সে বলবে রাব্বি আল্লাহ, স্টুডেন্ট যদি ভালো স্টুডেন্ট হয় সে একটু সুন্দর করে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা। আচ্ছা, এবার ফেরেশতা বলবো বান্দা তুমি কি নকল করি করি শিখছো নাকি আসলে শিখছো, তুমি জানলে কেমনে তোমার রব যে আল্লাহ, তোমার রব যে আল্লাহ জানলে কেমনে? কি বলবেন এবার? কবে যে বাঙালি নকল করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে, মনে হয় কোথাও কে শিখে দিছে ওয়াজ মাহফিলে, মনে বলছিল রাব্বি আল্লাহ এই জন্য বলছে রাব্বি আল্লাহ। এবার আপনি কি বলবেন? আপনি বলবেন ও ফেরেশতারা, আমি তো আল্লাহর কোরআন পড়ছি, আল্লাহর কোরআন জানছি, আল্লাহর কোরআনের ভিতরে রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তো শুরুতেই আনসার দিয়ে দিছেন, কোরআনের শুরুটাই হয়েছে এক নম্বর কোশ্চেনের আনসার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্বের রব হইলেন আল্লাহ। তাহলে আমার আপনার রব কে? আল্লাহ, আল্লাহ হইলেন আমার আপনার রব। এবার ফেরেশতারা বলবে আচ্ছা ঠিক আছে, কোরআনে তো আল্লাহ বলছেন, তুমি তোমার ওই আল্লাহকে জানছো কিভাবে, শিখছো কিভাবে, বুঝলা কিভাবে? উত্তর হবে বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিছিলেন, দুইটা কান দিছিলেন, কিছু ব্রেন মেধা শক্তি দিয়েছিলেন, এগুলো দিয়ে আমি যখন চতুর্দিকে তাকাইছি আমার আল্লাহর অসংখ্য আয়াত দেখতে পাইছি, আমার আল্লাহর অসংখ্য মাখলুকাত দেখতে পাইছি, ওই আয়াত আর মাখলুকাত দেখে দেখে আমার রবকে চিনে ফেলেছি, সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি হবেন রব তিনি হবেন মাবুদ, যিনি হবেন রব তিনি হবেন মাবুদ। রব মানে কি? রব মানে হলো যিনি লালন পালন করেন, যিনি আপনাকে খাওয়ান। আমাকে আপনাকে খাওয়ান কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে নিঃশ্বাস নেওয়ার, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? যিনি আমাকে আপনাকে জমিনে বাঁচাই রাখছেন তিনি হইলেন রব, যিনি হবেন রব তিনি হবেন মাবুদ। তাহলে দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। খালি আল্লাহর কাছে কইলে হবে না, দোয়া করতে হবে কার কাছে? আবু জেহেলও কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন। দুই দোয়া কি এক না আলাদা? কেমনে আলাদা হইল? আবু জেহেল তো আল্লাহর কাছে দোয়া করছে, করছে না? আবু জেহেল কি, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায়, বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর ঘরের গিলাব ধরে আবু জেহেল আল্লাহর কাছে কান্নাকাটি করছে, বলছে আল্লাহ আজকে আমাদের বাপদাদার দিন, বাপদাদার ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাপদাদার দিনকে, বাপদাদার মিল্লাতকে রক্ষা করার জন্য বদরের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিছি, আল্লাহ গো যত মাবুদের যত মূর্তির পূজা করি ওই মূর্তিরা যুদ্ধের ময়দানে বিজয় দিতে পারে না, যুদ্ধের ময়দানে বিজয় দিতে হলে তুমি আল্লাহর দরকার, তুমি আল্লাহর ঘরের গিলাব ধরে দোয়া করলাম আল্লাহ আমাদেরকে বিজয় দান করিও। এই দোয়া কার দোয়া? আবু জাহেলের দোয়া। আল্লাহ বিজয় দান করছে? আবু জাহেলের পরিণতি কি হয়েছে? ধ্বংস হয়েছে এবং একটা কূপের মধ্যে নিক্ষেপ হয়েছে। আমি এবার যাই দেখে আসলাম ওই বদরের ময়দানে আবু জাহেলের ওই কূপের উপরে সুন্দর করে একটা বড় টয়লেট বানানো আছে, সুন্দর একটা বড় টয়লেট। টয়লেটে যাই ভিতরে ঢুকে দেখলাম পানি টানি নাই, এখন পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ। এই জন্য হাজি সাহেবেরা যাই এখন আর টয়লেট করতে পারে না, অনেকের আকাঙ্ক্ষা এখানে একটু টয়লেট করে আসি। এই 70 জন শয়তান এই কূপের মধ্যে আছে, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে লানত করুক, এদের এই কূপের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছে। তা আবু জাহেল আল্লাহর কাছে কাবার গিলাব ধরে দোয়া করে কিন্তু গেছে, তাহলে আমরাও আল্লাহর কাছে দোয়া করি। দুই দোয়ার মধ্যে বেশকমটা কোথায়? বেশকমটা হলো ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবু জাহেল আল্লাহর কাছেও দোয়া করছে, আবার বিভিন্ন বাতিল মাবুদদের কাছেও দোয়া করছে, লাতের কাছে দোয়া করছে, মানাতের কাছে দোয়া করছে, হুবলের কাছে দোয়া করছে, ওজ্জার কাছে দোয়া করছে, আবার আল্লাহর কাছেও করছে। কিন্তু আমি আর আপনি দোয়া করি শুধুমাত্র আল্লাহর কাছে। এটাই হলো ই তাওহীদ আর শিরকের পার্থক্য। তাওহীদ হলো একমাত্র, আর শিরক হলো অনেক দোয়া করবেন অনেকের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কবরের কাছে গিয়ে আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, আমার টাকা পয়সা দরকার। কেউ ফিরে না খালি হাতে, গেলে অমুক অমুক দরবারে, এরকম প্রচলন আছে না? এই যাওয়ার নাম হলো শেরেক। আর কেউ ফিরে না খালি হাতে আমার মহান রাব্বুল আলামিনের দরবারে, এটার নাম হলো তাওহীদ। এটার নাম তাওহীদ, এটার নাম ঈমান। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, আর দুনিয়ার যত দরবার আছে সব দরবার থেকে খালি হাতও আসে, খালি পকেটও হয়, পকেটও খালি হয়, হাতও খালি হয়, সব খালি হাতেই আসে। কিন্তু আল্লাহর দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, এটার নাম তাওহীদ, এটার নাম ঈমান। তাহলে আপনি রব যিনি হবেন দোয়া করবেন কার কাছে? ওই রবের কাছে, একমাত্র ওই রবের কাছে। সাহায্য চাইবেন ওই রবের কাছে, বিপদে আপদে মুক্তি চাইবেন ওই রবের কাছে, মান্নত করবেন ওই রবের জন্য, আল্লাহর জন্য, কোনো ব্যক্তির জন্য, ওলিয়া ওলিয়ের জন্য, বুজুর্গের জন্য মান্নত করা শিরক। মান্নত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য মান্নত করতে হবে, কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। এটা যদি করেন তাহলে কবরে যদি আপনাকে জিজ্ঞাসা করে মার রাব্বুকা, আপনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা, সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল বান্দা? আপনি উত্তর দিবেন কি? বলবেন যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা, ইসলাম ছিল আমার দিন। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, আপনি উত্তর দিবেন কি? ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমার নবী, আমার রাসূল, সুবহানাল্লাহ। তাহলে কবরে যাওয়ার সময় এক নম্বরে কি লাগবে? ইমান। ইমানের এই তিনটা উসুল আরো বিস্তারিত লেখাপড়া করবেন, বিস্তারিত জেনে নেবেন, আমি সময়ের কারণে সংক্ষেপে বলছি। ইমানের আহকাম শিখবেন, আরকান শিখবেন, ইমান বঙ্গের কারণ শিখবেন। সম্মানিত ভাইরা সামনের দিকে খালি একটু সামনের দিকে চলে আসেন তো, একটু আস্তে আস্তে সামনের দিকে চলে আসেন, পিছনে আসেন ভাইয়েরা, সামনেও আসেন, মাঝখানে খালি। আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে সামনে আসলে এটাই বেশি পছন্দ করেন, একসাথে লেগে লেগে বসলে, কাছাকাছি বসলে আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্য সম্মানিত ভাইয়েরা একটু সামনের দিকে কষ্ট করে চলে আসেন, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটু সামনের দিকে আসেন। আমার আলোচনাও প্রায় শেষ দিকে ইনশাল্লাহ, একটু সামনের দিকে আসেন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, ইমানের সাথে দুই নম্বরে যে জিনিসটা নিতে হবে সেটার নাম হলো কি? আমল। আমল নিয়ে যেতে হবে কবরে, ইমানের সাথে নিতে হবে কি? আমল। আমলবিহীন কবরে যাওয়া যাবে না, আমলবিহীন কবরে যাওয়া যাবে না, ইমানের সাথে সাথে আমলও আপনাকে আমাকে কবরে নিয়ে যেতে হবে। আচ্ছা, দুইটা জিনিস নিয়ে গেলেন, দুইটা জিনিস নিয়ে কবরে চলে গেলেন, কিন্তু এমন কিছু অ্যাকাউন্ট দুনিয়াতে খুলে যেতে হবে যেই অ্যাকাউন্ট গুলা থেকে প্রতিনিয়ত আপনার আমলনামায় সওয়াব জমা হইতে থাকবে। দুইটা সাথে নিয়ে যাবেন, ইমান আর আমল সাথে নিয়ে কবরে যাবেন। কিন্তু দুনিয়াতেও কিছু রাখে যেতে হবে, যেগুলো রেখে গেলে আপনি কবরে চলে যাবেন। কিন্তু প্রতিদিন এমএলএম ব্যবসার মতো, এমএলএম ব্যবসা বুঝেন, এমএলএম ব্যবসা ডেস্টিনি আরো বিভিন্ন কিছু ছিল না, এরকম এমএলএম ব্যবসার মতো চলতে থাকবে, কিন্তু আপনার কবরে গিয়ে সেগুলোর সওয়াব জমা হতে থাকবে। আপনি কবরে আমলও করতে পারবেন না, কিছু করতে পারবেন না, কবরে গিয়ে নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, সদাকা করতে পারবেন, কিছুই পারবেন না, কিন্তু আপনার আমলনামায় প্রতিদিন গিয়ে গিয়ে যোগ হইতে থাকবে। এরকম কিছু জিনিস আছে, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল এমন আছে যে আমলগুলো তার বন্ধ হয় না, এই আমলগুলো কন্টিনিউ তার চলতেই থাকে, চলতেই থাকে। এরকম তিনটি আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এক নম্বরে যে আমলটা, সেটার নাম সদাকায়ে জারিয়া। সেটার নাম কি? সদাকায়ে জারিয়া। মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য দান করবেন, এতিমখানার জন্য দান করবেন, আল্লাহর দিনের জন্য দান করবেন, ফকির মিসকিনের জন্য দান করবেন, ওয়াকফ করে যাবেন, এইগুলা সদাকায়ে জারিয়া দুনিয়াতে রেখে যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, কিন্তু আপনার আমলনামা এগুলার সওয়াব যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ। আও আলমিন ইউনতাফাউ বিহি, এমন এলমের ব্যবস্থা করে যাবেন যেই এলমের কারণে দুনিয়াতে মানুষ উপকৃত হইতে থাকবে। ওই উপকৃত হওয়ার কারণে যত মানুষ এলম দ্বারা উপকৃত হবে, আপনি কবরে বসে বসে সেগুলোর সওয়াব লাভ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, আপনি এমন সালেহিন সন্তান রেখে যাবেন যেই সালেহিন সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে বসে বসে দোয়ার ফজিলত আর বরকত লাভ করতে থাকবেন। সন্তানকে কি বানাইতে হবে? সালেহিন বানাইতে হবে। সালেহিন, সালেহিন মানে কি? যে সন্তান মাদকাসক্ত, এই সন্তান কি সালেহিন? মদ খায় সবসময়, সন্তান সালেহিন? সন্তান নামাজ পড়ে না, সালেহিন? সন্তান সারাদিন কানের মধ্যে গানের আওয়াজ ঢুকাই রাখে, এই সন্তান কি সালেহিন? সন্তান বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত, এই সন্তান কি সালেহীন? তাহলে এগুলা মুক্ত করে সন্তানকে সালেহীন বানাইতে হবে। সালেহীন বানাইতে হলে এক নম্বরে সন্তানকে তাওহীদ শিখাইতে হবে। তাওহীদ এক নম্বরে কি শিখাইতে হবে? আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামের কথা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যা শিখাইছেন, এগুলো একজন মুমিন তার সন্তানকে শিখাইতে হবে। প্রথম নম্বরে যেটা শিখাইতে হবে, ওয়াইজ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, বাবা রে, দুনিয়াতে আমল যতটুকু করতে পারো আর না পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোনোদিন শিরক করিও না, কারণ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অপরাধ, মহা অপরাধ। আমরা সন্তানদেরকে কোনটা শিরক কোনটা তাওহীদ এগুলাই শিখাই না। এক নম্বরে শিখাইতে হবে, সালেহীন সন্তানের দোয়া পাইতে হলে, সন্তানকে সালেহীন বানাইতে হলে তাওহীদ শিখাইতে হবে, আল্লাহর একত্ববাদ কোনটা শিরক কোনটা এটা শিখাইতে হবে। আমাদের দেশে দেখা যায় শিরক করে আবার এটারে ইবাদত মনে করে, অসংখ্য কবরের সামনে যায় সেজদা করে, করে না? কবরের সামনে সেজদা করে, সেজদা একমাত্র পাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবরের সামনে সেজদা করে, এটারে সে আবার ইবাদত মনে করে, কিন্তু এটা শিরক। বিভিন্ন মাজারের উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, গরু ছাগল নিয়ে রওনা দেয়, টাকে টাকে করে বিভিন্ন জায়গায় সদাকা নিয়ে মান্নত নিয়ে রওনা দেয়। কিন্তু আপনি যদি গরু ছাগল লয়ে রওনা দিতে চান, রওনা দিতে হবে কোন দিকে? আল্লাহর ঘরের দিকে রওনা দিতে হবে। হজ্জে, হজ্জে কারান আছে না? হজ্জে কারান, হজ্জে কারানের মধ্যে কি করতে হয়? কোরবানির পশু ফাটাই দিতে হয়। তাহলে আপনি যদি গরু ছাগল নিয়ে রওনা দিতে চান, আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন, অন্য কোনো দিকে রওনা দিলে শিরক, আল্লাহর ঘরের দিকে রওনা দিলে তাওহীদ। আপনি যদি মানত করতে চান কোন দরবারের নামে, মাজারের নামে, ওলিয়া উলিয়ার নামে আপনি মানত করবেন, শিরক মানত করবেন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর বান্দা যেখানে আছে আল্লাহর বান্দাদেরকে আপনি মানত খাওয়াই দেন, এই গ্রামে কি মানত খাওয়ার লোক নাই? তা আপনি মানত আরেক জায়গায় এত দূরে নিতে হবে কেন? এখানেই তো আল্লাহর বান্দা আছে। তাহলে সন্তানকে তাওহিদ কোনটা, শিরক কোনটা, এটা বুঝাই দিতে হবে। যদি সন্তান সালেহীন বানাইতে চান, সন্তানকে নামাজি বানাইতে হবে। সন্তানকে 7 বছর হইলে নামাজের ট্রেনিং শুরু করতে হবে, 10 বছর থেকে নিয়মিত পাঞ্জেগানা নামাজি বানাইতে হবে। তাহলে আপনার সন্তান হবে কি সালেহীন। মেয়েদেরকে 7 বছর বয়স থেকে হেজাবের ট্রেনিং, পর্দার ট্রেনিং দিতে হবে, 10 বছর হইলে পর্দা হেজাব বাধ্যতামূলক করে দিতে হবে। এটাই হলো আপনার সালেহীন সন্তান। সালেহীন সন্তান যদি আল্লাহর কাছে কেঁদে উঠে বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবরের সমস্ত আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। সন্তান এমন সন্তান বানাবেন যে সন্তান আপনার মারা যাওয়ার পরে, আমাদের সন্তানেরা আমরা দেখে মারা যাওয়ার পরে হাউমাউ করে চিৎকার করে গেল রে বাবা, গেল রে মা, গেল রে, কিন্তু একবারও মা বাবার জন্য মুখের থেকে একটা দোয়া বের হয় না। দোয়া বের হবে কোথা থেকে? দোয়া তো আমরা শিখাইও না, দোষ তো আমাদের। সন্তানকে আমি মরলে আমার জন্য একটু দোয়া করব, সেই দোয়াটাও শিখাই না। আমি মারা যাওয়ার পরে সন্তান এসে আমার চোখ বন্ধ করে দিবে, চোখ বন্ধ করার পরে আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহুম্মা গফিরলি উম্মি, রাব্বুল আলামিন আমার বাবারে মাফ করে দাও, আমার মায়েরে আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তান এই দোয়া করবে। এরপরে সন্তান দোয়া করবে ওয়াগফিরলানা ওয়ালাহু ইয়া রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আমাকেও মাফ করো, আমার মায়েকেও মাফ করে দাও, আমাকেও মাফ করো, আমার বাবাকেও মাফ করে দাও। ওয়াজআলহু ফি আকবিহি ফিল গাবিরিন, আল্লাহ আমার মা বাবা মারা যাওয়ার কারণে আমি যে ক্ষতির শিকার হয়েছি সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। মা বাবার লাশের সামনে দাঁড়িয়ে সন্তান দোয়া করবে। সন্তানকে জানাজার নামাজটা পর্যন্ত আমরা শিখাই না, সন্তানকে জানাজার নামাজটা হলেও কমপক্ষে শিখাবেন যে বাবা আমি মারা গেলে আমার লাশের পাশে দাঁড়াই তুই আল্লাহর কাছে এই দোয়াটা করবি। কি দোয়া করবে? আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবারে রহম কর। ওয়াফু আনহু ওয়াআফিহি, আল্লাহ আমার মা বাবাকে পরিপূর্ণ নিরাপত্তা দাও। ওয়া আকরিম নুজুলাহু, আল্লাহ আমার মা বাবার জন্য তুমি উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিও। আল্লাহ ওয়াসসে মুদখালাহু, আমার মা বাবার ছোট্ট একটা কবরে রেখে যাইতেছি, আল্লাহ আমার মা বাবার কবরটাকে তুমি প্রশস্ত বানাই দিও। ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি, আল্লাহ আমার মা বাবাকে দুনিয়ার কোন বন্ধু বান্ধব সঙ্গীর সাথে কবরে রেখে যাচ্ছি না, আল্লাহ আমার মা বাবারে দুনিয়ার সঙ্গী সাথীর থেকে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিও। আমার মা বাবার জন্য দুনিয়ার বাড়িঘরের থেকে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার মা বাবার জন্য দুনিয়ার বন্ধু বান্ধব পরিচিত মানুষের থেকে আরো বেশি বন্ধু বান্ধবের ব্যবস্থা করে দিও। ওয়ানাক্কিহু মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল বিয়াদা মিনাদ দানাস, আল্লাহ সাদা কাপড় থেকে ময়লা যেমন ধুইলে পরিষ্কার পরিচ্ছন্ন দবদবে সাদা হয়ে যায়, আমার মা বাবার গুনাগুলাকে মাফ করে মা বাবার এরকম দবদবে সাদা আমলওয়ালা বানিয়ে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, রাব্বুল আলামিন আমার মা বাবার গুনাগুলাকে বরফ দিয়ে আমার মা বাবার পানি গুনাগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, রাব্বুল আলামিন আমার মা বাবারে আযাবে কবর আযাবে নার থেকে তুমি রক্ষা করিও। وَأَدْخِلْهُ الْجَنَّةِ আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতে প্রবেশ করাই দিও। সুবহানাল্লাহ, সন্তান যদি আপনার কবর আপনার লাশের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে এই দোয়াগুলো করে, আপনার আর কিছু জীবনে দরকার আছে? কিন্তু একজনও এখানে বলতে পারবেন না যে সন্তানের এই দোয়াগুলো শিখাইছেন। সন্তানকে এগুলো শিখানো না, দুনিয়ার কত কিছু শিখাইলেন কিন্তু সন্তানকে এই দোয়াগুলো যে আমি মরে গেলে একটু দোয়া করব সেটাও শিখানোর কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা বলছি কবরের সাথে নিয়ে যেতে হবে কয়টা? দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আর কিছু রেখে যাইতে হবে, যাতে সব যদি একসাথে নিয়ে যান তাহলে তো আর পরবর্তীতে কিছু আসার সম্ভাবনা নাই। নিয়েও যাবেন কিছু আবার রাখিও যাবেন, এই জন্য রেখে যাবেন কি কি? সদাকায়ে জারিয়া রেখে যাবেন, আলমিন ইউনতা পাও বিহি রেখে যাবেন, ওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু, এগুলা হলো রেখে যাইতে হবে। তাহলে সন্তানদেরকে সালেহিন বানাইতে হবে, এলেমের ব্যবস্থা করতে হবে এবং সদাকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এই যে উত্তর বিশরবন পাটোয়ারি বাড়ি বাইতুল মামুর জামে মসজিদে এখানে মাদ্রাসা আছে, মানে বর্তমানে এই পাশে মাদ্রাসা আছে। সন্তানদেরকে আপনারা এই সালেহীন বানানোর জন্য, দিন শিখানোর জন্য এখানে আপনারা মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, কারণ আপনি মারা গেলে আপনার জানাজাটা যাতে ন্যূনতম পড়াইতে পারে। বড় মুফতি সাহেব বড় আলেম হওয়া জরুরি বিষয় না, কিন্তু সন্তান সালেহীন হওয়া, সন্তান যাতে আপনার জন্য দোয়া করতে পারে, দিনের উপরে ন্যূনতম চলতে পারে, এই জ্ঞানটাও সন্তানকে শিখাইতে হবে। এই জ্ঞানটা শিখানো ফরজ, এই জ্ঞানটা শিখানো ফরজে আইন, এবং মা বাবার উপরে এটা দায়িত্ব এবং কর্তব্য। এবং বেশি বেশি সদাকায়ে জারিয়া, সর্ব অবস্থায় সব সময়, কঠিন অবস্থায়, সচ্ছল অবস্থায়, দুর্বল অবস্থায়, সার্বিক অবস্থায় আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি সদাকা করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার আলোচনার সময় প্রায় শেষ, তো আমি আপনাদের কাছে যেটি অনুরোধ করব যে আজকের এই মাহফিলেও আলহামদুলিল্লাহ অনেক খরচ হয়েছে। এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে ইন্তেজাম কমিটির অনেক খরচ হয়েছে, মাহফিলে কোনো ওইরকম কালেকশন হয় নাই। তো এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করব, যিনি যতটুকু পারেন আপনারা এই মাহফিলের জন্য, মাহফিলের খরচের জন্য একটু সহযোগিতা করেন। আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাবে, দুই একজন পাঠাই দেন, যে যিনি যতটুকু পারেন এই মাহফিলের খরচের জন্য কিছু সহযোগিতা করেন। আর আমাদেরকে যেই কথাগুলো আলোচনা করলাম, এই কথাগুলোর আমি মূল পয়েন্টগুলো সারাংশগুলো বলে আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো আমরা নিয়ে আসছি সেটা হলো, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাই, যে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, এই দুনিয়া আমাদের একেবারে চিরস্থায়ী আবাস নয়, এই দুনিয়া ধোকার জায়গা, মাতাউল গুরুর, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে আমরা চলে যাব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাঁধের উপরে হাত দিয়ে বললেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, হে ইবনে ওমর, দুনিয়াতে এমন হয়ে যাও যেন তুমি একজন পথিক, যেন তুমি একজন প্রবাসী, যেন তুমি মুসাফির, কোথাও তুমি রওনা দিছ, মাঝখানে একটা গাছের নিচে তুমি বিশ্রাম নিতেছ, ওই বিশ্রাম নেওয়ার জন্য তোমার যে প্রস্তুতি, দুনিয়াটাকে তুমি এরকম হিসাবে গ্রহণ করো, কারণ দুনিয়াটা অনেক কঠিন, এটা মাতাউল গুরুর, তোমাকে প্রতি মুহূর্তে শুধু ধোকা দিবে। দুনিয়াকে দুনিয়া হিসাবে গ্রহণ করতে হবে। দুনিয়া শব্দের অর্থই হলো তুচ্ছ, মানে দুনিয়া মানে হলো নগণ্য, দুনিয়া মানে তুচ্ছ, তো দুনিয়াকে তুচ্ছ হিসাবে, নগণ্য হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া করতে করতে মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি সব কিসের জন্য? শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আর দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ইমানটাকে ঠিক করে নি, ইমানটাকে সহি করে নি, ইমানটা বিশুদ্ধ করে নি, ইমানটা আছে কি না একটু পরীক্ষা করে নি। ফজরের নামাজের সময় যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, ফজরের জামাতে হাজির হইতে পারেন, তাহলে মনে করবেন আপনার ইমান এখনো কিছু আছে। আর যদি মনে করেন ফজরের সময় আপনি উঠতে পারেন না, তো মনে করবেন যে ইমান এত বেশি রোগাক্রান্ত, এত বেশি ইমানের প্যারালাইজড হয়ে গেছে, এটা আর শোয়া থেকে উঠতে পারে না। ইমান এমন ভাবে শুয়ে গেছে আর শোয়া থেকে উঠতেই পারে না, মনে করবেন যে ইমানের অবস্থা শেষ। এইরকম ইমানওয়ালা থাকলে যে ইমান আপনাকে ফজরের নামাজে তুলতে পারে না, সেই ইমান কোনোদিন আপনাকে জান্নাতে নিতে পারবে না। যে ইমান সাধারণ ফজরের সময় আপনাকে ঘুম থেকে তুলতে পারে নাই, যে ইমান সামান্য একটু দূরত্ব মসজিদে নিয়ে আসতে পারে নাই, সেই ইমান আপনাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এজন্য ইমানটা ঠিক করে নিবেন, ইমানের উসুলগুলো জেনে নিবেন, ইমানের আরকান আহকাম জেনে নিবেন, ইমান ভঙ্গের কারণ জেনে নিবেন, আর পাশাপাশি আমল আমলগুলো সহি নবী সাল্লামের সুন্নতের আলোকে সুন্নতের এত্তেবায় আমল করবেন, এগুলো সাথে নিয়ে যাবেন, আর যে জিনিসগুলো বলছি এগুলো দুনিয়াতে রেখে যাবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানকে বিশুদ্ধ করার, ইমান শিখার, ইমান বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সবাইকে বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দিন। আমাদের সবাইকে আল্লাহ পাক শিরক থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দিন। বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক এই জাতিকে রহম করুন। আল্লাহ পাক এই অঞ্চলের উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনদেরকে নামাজি বানিয়ে দিন, সকল ভাই বোনদেরকে পদ্মাশীল বানিয়ে দিন, এই এলাকার সবাইকে আল্লাহ পাক সালেহীন বানিয়ে দিন, আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার সালেহীন সন্তান বানানোর তৌফিক দিন। যে সন্তান আমাদের জন্য দোয়া করতে পারে এরকম সন্তান বানানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করুন। এই মাহফিলে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে এবং পরবর্তীতে যে আলোচনা হবে আল্লাহ পাক সবগুলো আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।